إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يرد الله به خيرا يفقه في الدين والله يؤتي وعنا قاسم رواه البخاري উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পর জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমি সংক্ষিপ্ত খুতবার মধ্যে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালা এর 11 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআনুল কারীমের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে দ্বীনী এলেম অর্জনের গুরুত্ব, মর্যাদা ও ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে যে নেয়ামত দান করেছেন, এ নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত হচ্ছে দ্বীনী এলেম, দ্বীনী জ্ঞান। সূরা মুজাদালা আয়াত নম্বর 11 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর। ইয়ারফা উচ্চ করবেন, ইয়ারফা ইল্লাহ আল্লাহ উচ্চ করবেন, আল্লাহ মর্যাদা অনেক অনেক অনেক গুণে বাড়িয়ে দিবেন তোমাদের মধ্যে ওই সমস্ত লোকদের, আল্লাযীনা উতুল ইলম আল্লাযীনা আমানু প্রথম নম্বর যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলম দ্বিতীয় নম্বর যাদেরকে এলেম দান করা হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, দারাজাত অনেক অনেক অনেক গুণে বেশি। ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর, তোমরা যেটা করো আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে অনেক ভালোই জানেন। দেখুন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইহকাল এবং পরকালে মর্যাদা অর্জনের, মর্যাদা লাভের মানদণ্ড হিসেবে উল্লেখ করেছেন দুটি বিষয়কে, এক ঈমান, দুই এলেম। আল্লাহর নিকট এবং ইহকালে মর্যাদা লাভের জন্য আপনাকে প্রথমেই ঈমান আনতে হবে। ঈমান কি? আল ঈমানু হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়ালা আমালু বিল আরকান ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া আল ঈমানু হুয়াল আসলু ওয়ালা আমালু হুয়াল ফারউ। হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের তিনটার সমন্বিত নামই হচ্ছে ঈমান। শুধু হৃদয়ে বিশ্বাস করলাম, মুখে স্বীকৃতি দিলাম, ঈমান হবে না। মুখে স্বীকৃতিও দিলাম, আমল করলাম না, ওই ঈমানের কোনো লাভ নেই। এরপরে আল ঈমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ। ঈমান হলো মূল, আমল হলো তার শাখা। কেউ ঈমান এনেছে, আমল ত্রুটি রয়েছে, ত্রুটি থাকতে পারে, তা বলে কি আমি তাকে হত্যা করব, আমি তাকে মেরে ফেলব? এটা নয়, এটা খারেজিদের আকীদা। যা হোক, ঈমান নিয়েও এদেশে ঈমানের বিষয় নিয়েও অনেক ত্রুটি রয়েছে। ঈমানের, মনে রাখবেন, ঈমানের মৌলিক বিষয় ছয়টি, অথচ এদেশে প্রচারিত রয়েছে ষাটটি, যেটা ভুল। দেখুন মিশকাতুল মাসাবির দ্বিতীয় নম্বর হাদিস, যেটা হাদিসে জিব্রিল নামে পরিচিত, এখানে রয়েছে ঈমানের বিষয় ষাটটি নয়, ঈমানের বিষয় ছয়টি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর সাথে আরেকটি নতুন যোগ করে দেওয়া হয়েছে, ওয়াল বাসে বাদাল মাউত। এটা সহিহ হাদিস সম্মত নয়। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি রসুলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরে আখিরাতের প্রতি, ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালো মন্দ যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় এটার প্রতি। এই ছয়টি ঈমানের মূল বিষয়, ষাটটি নয়। ওয়াল বাসি বাদাল মাউত নতুন হাদিসের মধ্যে যোগ করা হয়েছে, এটা আল্লাহ রাসূল থেকে বর্ণিত হয়নি। দ্বিতীয় বিষয়টি বলছিলাম এলেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুজাদালার ১১ নম্বর আয়াতে, মর্যাদা পাওয়ার দ্বিতীয় বিষয় হচ্ছে এলেম। দেখুন পৃথিবীতে যত ধর্মগ্রন্থ প্রচলিত রয়েছে, ধর্মগ্রন্থের ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মগ্রন্থ এমনটি আমাদের জানা নেই যার প্রথম বাণী হচ্ছে এলেম অর্জন করা। ইসলাম এমন একটি ধর্ম, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ৪০ বছর পর ধ্যানের পরে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে বিষয়টি পেলেন সেটি ইবাদত নয়, হজ নয়, জাকাত নয়, সাদাকা নয়, সালাত সিয়াম কোনো বিষয় নয়। প্রথম বিষয় তিনি পেলেন এলেম অর্জন করার জন্য। কেননা আমাকে ইবাদত করতে হলে সর্বপ্রথম জানতে হবে ইবাদতটা কি। ইবাদত কি সেটা আমি জানি না, এজন্যই ইবাদত কিভাবে করবো এ নিয়ে এত ফেতনা, এত ফাছাদ। যদি ইবাদতের জ্ঞান আমার থাকতো তাহলে ইবাদত নিয়ে এত ফেতনা ফাছাদ হতো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসমানি যে বার্তা পৃথিবীর বুকে এসেছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে, সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পরপর দুইবার পড়ার প্রতি, লেখা পড়ার প্রতি ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। কি পড়বে? বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসান মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। একরা ওয়া রব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রতিপালক মহা সম্মানিত, মহা দয়ালু। দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন পরপর দুটি বার পড়তে বলেছেন আসমানি তার বার্তা যেটা পৃথিবীর মানুষের কাছে এসেছে সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এটি হচ্ছে পড়তে বলেছেন আল্লাহ, শিখতে বলেছেন আল্লাহ, জানতে বলেছেন আল্লাহ। একরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন এমন বিষয় যেটা মানুষ জানত না। সম্মানিত সৌধী মণ্ডলী, দেখুন সহিহুল বুখারী হাদিস নম্বর ৭৩১২, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাইরুদ্দিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, মহান আল্লাহ যার কল্যাণ কামনা করেন, মহান আল্লাহ যার উপকার চান, মহান আল্লাহ যার ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে তিনি দিনের জ্ঞান দান করেন, দিনের বুঝ দান করেন। অতএব বুঝতে হবে, আপনি দিনের ইলম অর্জনের জন্য যদি এগিয়ে আসেন, যদি এগিয়ে আসতে পারেন, তাহলে আল্লাহ আপনার কল্যাণ চাচ্ছেন। যদি দিনী জ্ঞান অর্জনের প্রতি আপনার আগ্রহ না থাকে, আপনি আসতে না পারেন, আপনার সময় না হয়, আপনার মন না টানে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার কল্যাণ চান না। আপনাকে কল্যাণ চাইতে হলে আল্লাহর পক্ষ থেকে সহিহ বুখারী হাদিস, তাহলে আপনাকে কল্যাণ যদি আপনি আল্লাহ আপনার ইহকাল পরকালে চান, তাহলে আপনাকে দিনের জ্ঞান দিবেন, দিনের বুঝ দিবেন। অতএব আপনি দিনী জ্ঞান অর্জনের জন্য এগিয়ে আসুন, তাহলে বুঝবেন যদি আসতে পারেন আল্লাহ আপনার কল্যাণ চাচ্ছেন, আল্লাহ আপনার উপকার চাচ্ছেন। আপনি কি দেখেছেন আল্লাহ রাসূলের সাহাবীরা দিনী জ্ঞান অর্জনে কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন? একটু আপনাকে ইঙ্গিত দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা কত কষ্ট করেছেন দিনী জ্ঞান অর্জনের। চলে যান, এ বিষয়ে আপনাকে একটু ইঙ্গিত দিচ্ছি, পড়বেন। মহতারাম আমিরে জামাতের লিখিত মাসিক আত-তাহরিকে দর্স এসেছে ইলমের ফজিলত। দর্সের নাম হচ্ছে ইলমের ফজিলত, ১৬তম বর্ষ, সপ্তম সংখ্যা, এপ্রিল ২০১৩, পৃষ্ঠা ৪-৮, মাসিক আত-তাহরিক আহলে ইসলাম আন্দোলনের মুখপত্র, এর ১৬তম বর্ষের সপ্তম সংখ্যা, এপ্রিল ২০১৩, পৃষ্ঠা ৪-৮, মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব লিখিত প্রবন্ধ ইলমের ফজিলত। বিষয়টা আপনারা পড়ে নেবেন মাসিক আত-তাহরিকে, সেখানে বিস্তারিত জানতে পারবেন। আপনাকে একটু ইঙ্গিত দিচ্ছি, কেতাবুল এলম সহি তিরমিজি হাদিস নম্বর ২৬৮২, আবু দাউদ হাদিস নম্বর ২৩৬৪১, মিশকাতে এই হাদিসটি রয়েছে ২১২। দেখুন, কাসির বিন কায়েস রহেমাহুল্লাহ বর্ণনা করছেন, তিনি বলছেন, কুন্ত জালিসান মা আবি দারদায় ফি মসজিদে দামেস্ক দামেস্ক, আমি একদিন দামেস্কের মসজিদে, সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে সাহাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বসেছিলাম। এমত অবস্থায় এক ব্যক্তি সেখানে আসলেন, এসে বলছেন, ইন্নি জেতুকা মিন মাদিনাতের রসুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নিকট থেকে, সেই মদিনাতের রসুল মদিনা থেকে এসেছি এলেম অর্জনের জন্য। দামেস্ক থেকে সিরিয়ার দূরত্ব ১৩০৩ কিলোমিটার, ১০০০ মাইলের উপরে, ১৩০৩ কিলোমিটার পথ অতিক্রম করে সিরিয়া থেকে, মদিনা থেকে সিরিয়াতে এসেছি আমি শুধুমাত্র একটা হাদিসের জন্য। দিনে এলেম, একটা এলেম অর্জনের জন্য আমি আপনার কাছে এসেছি, ১৩০৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে, গাধায় চড়ে, ঘোড়ায় চড়ে অতিক্রম করে আপনার কাছে আমি একটা হাদিসের জন্য শুধু এসেছি। একটা হাদিস আপনি শুনেছেন আল্লাহর নবীর কাছ থেকে, এটা আমি নিশ্চিতভাবে জানার জন্য, নিশ্চিত জ্ঞান অর্জনের জন্য, আমি আল্লাহর নবীর বাণী নিশ্চিতভাবে জানার, জেনে সংগ্রহ করার জন্য এত পথ অতিক্রম করে আপনার কাছে এসেছি। সেই হাদিসটা কি? এবার হাদিসটা শুনুন, হাদিসটা হচ্ছে এলেমের ফজিলত সম্পর্কে। ১৩০৩ কিলোমিটার পথ যদি অতিক্রম করে সাহাবীর একটা হাদিস সংগ্রহ করতে আসতে পারেন, আপনার আমার জন্য সৌভাগ্য। আলাইস আন্দোলনের কেন্দ্রীয় মার্কাজ নওদাপাড়া, রাজশাহী নওদাপাড়ায় অবস্থিত, অথচ রাজশাহীতে আমার আশেপাশে বাড়ি হওয়া সত্ত্বেও শুধু বিরোধিতা করেই গেলাম এই প্রতিষ্ঠানের, শুধু এই প্রতিষ্ঠানের দুর্নাম করেই গেলাম, আহলে হাদিসদের দুর্নাম করেই গেলাম, এই প্রতিষ্ঠানে কোনোদিন আসতে পারলাম না, এসে বসতে পারলাম না, এখানে কি হয়, কি এখানে শিক্ষা দেওয়া হয়। দেখুন কোন হাদিস সংগ্রহের জন্য আমি এত দূর থেকে এসেছি, শুনেছি আমি। এবার আবু দারদা বলছেন, তাহলে শোনো, যে হাদিসের জন্য তুমি আমার কাছে এসেছো, তাহলে হাদিসটা শোনো। তিনি বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইন্নি সামাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। কি শুনেছি? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি এলেম অর্জনের জন্য, দিনী জ্ঞান অর্জনের জন্য রাস্তায় চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের এক পথসমূহের এক পথে পরিচালিত করেন। দেখুন, আমি শুনেছি কি, ইন্নাল মালায়েকাতা, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী, লাতাদাও, অবশ্যই বিছিয়ে দেয় আজনেহাতেহা, তাদের পাখা সমূহ, রেজাল্লে তালিবুল ইলম, দিনী জ্ঞান অর্জনকারীর সন্তুষ্টির জন্য তার পায়ের নিচে। বুঝতে পারেননি বিষয়টা? নিশ্চয় আল্লাহ নবী বলছেন, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী দিনী জ্ঞান অর্জনকারীর সন্তুষ্টির জন্য তার পায়ের নিচে তাদের পাখা সমূহ বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলেমা, এবার ওই ব্যক্তি এলেম অর্জন করে আলেম হয়ে গেল। ওয়া ইন্নাল আলেমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, নিশ্চয় যে ব্যক্তি দিনী জ্ঞান অর্জনের পর আলেম হলো, ওই ব্যক্তির জন্য সাত আসমান এবং জমিনের মধ্যে যা আছে, ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, নিশ্চয় একজন হকপন্থী আলেমের জন্য, নিশ্চয় একজন যোগ্য আলেমের জন্য সাত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ক্ষমা প্রার্থনা করে। এরপরে আল্লাহ নবী বলছেন, শুধু তাই নয়, দেখো, শুধু তাই নয় দেখো, হাত হি তানিফি যাও ফেল মায়ে, উল্লেখ করছি আবার স্পষ্ট করে, সাত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এমন কি পানির নিচের মাস পর্যন্ত ওই যোগ্য আলেমের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে। দেখো, শুধু তাই নয়, ওয়া ইন্না ফাযলাল্লা আলেমে আলাল আবেদে, একজন যোগ্য আলেমের মর্যাদা সাধারণ ইবাদতকারীর উপরে এত বড়, কাফাযলিল কামারে লাইলাতাল বাদরে আলা সাইরিল কাওয়াকেবে, যেমন ভাবে পূর্ণিমার চাঁদের মর্যাদা অন্যান্য তারকারাজির উপরে, অনুরূপ ভাবে একটা সাধারণ ইবাদতকারীর উপরে একজন যোগ্য আলেমের মর্যাদা এত বেশি। ওয়া ইন্নাল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমেরা নবীদের উত্তরাধিকারী। এবার আপনার কথা বলছি, দেখুন, আলেম কি শুধু সার্টিফিকেট অর্জন করেছে সেই আলেম? না, এটা নয়, শুধু ফাজেল কামেল টাইটেল ডিগ্রি রয়েছে, আমল নাই, ওটা আলেম নয়। আপনি যেই হন না কেন, কোরআন হাদিস জানেন বুঝেন, আপনি আলেম। দেখুন, এইটা আল্লাহ নবী তাই তো বলে দিচ্ছেন, ওয়া ইন্নাল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় নবীগণ আলেমরা নবীদের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা দিনার দিরহাম টাকা পয়সার উত্তরাধিকারী কাউকে করে যান না। ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলমা, তারা উত্তরাধিকারী করে যান এলেমের। নবীরা দুনিয়াতে টাকা পয়সা উপার্জনের জন্য আসেননি, টাকা পয়সা উপার্জনের জন্য পরামর্শ দিতে আসেননি। অতএব দুনিয়াতে আপনি একটা গাড়ি করেছেন, কালকে আর দুইটা গাড়ি করবেন, একটা বাড়ি করেছেন, কালকে দুইটা বাড়ি করবেন, এই প্রতিযোগিতায় যারা লিপ্ত হয় এরা নবীর উত্তরাধিকারী নয়। আপনার যাই রয়েছে এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন, আর আপনি একটু চেষ্টা করুন এলেম অর্জনের জন্য, এলেম অর্জনের পথে সহযোগিতা করুন, এগিয়ে যান, তাহলে আপনি নবীদের উত্তরাধিকারী। আল্লাহ নবী বলছেন, ফামান আখাজাহু আখাজাবে হাজদিন ওয়া ফিরিন, অতএব যে ব্যক্তি এলেম ধরতে পেরেছে, এলেম নিতে পেরেছে, ও যেন পরিপূর্ণ অংশ নিয়ে নিয়েছে। এবার আপনার উপায় বলছি, আপনি বলছেন আমি তো বুড়ো হয়ে গেছি, আমার তো এলেম অর্জনের সময় নেই, এলেম অর্জন নিজে করতেও পারবো না, তাহলে উপায় আমার? হ্যাঁ, আপনার উপায় রয়েছে, এলেম অর্জনের আরো কিছু ফজিলত বলবো, তবে আপনাকে এবার পথ দেখাচ্ছি। দেখুন, আপনি মনে করছেন আমি নিজে এলেম অর্জন করতে সময় নেই, পারছি না, তবে আপনার ছেলেকে এলেম অর্জন করান, আপনার মেয়েকে এলেম অর্জন করান, আমার ছেলেও নাই মেয়েও নাই, তাহলে আপনি আরেক ভাইকে সহযোগিতা করেন এলেম অর্জনের পথে। মনে রাখবেন আর একটা কথা জরুরি, এলেম অর্জনের পথ দেখে আপনাকে এলেম অর্জন করতে হবে। গোটা বাংলাদেশের বুকে হাজার নয় লাখ লাখ মাদ্রাসা রয়েছে যেখানে সহিহ বুখারীর দার্স হচ্ছে, অথচ সহিহ বুখারীর দার্স হচ্ছে সহিহ বুখারীর আমল হয় না। সহিহ বুখারীর হাজারো বার খতম হচ্ছে, খতমে বুখারীর অনুষ্ঠান হচ্ছে, অথচ ওইখানে বসেই খতমে বুখারীকে আবার অমর্যাদা করা হচ্ছে। অথচ আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি, আমাদের মহিলা শাখা মহিলা মাদ্রাসা সহ বাংলার দেশের বুকে প্রায় কয়েক ছয় ষাটটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, আমরা যেটা কোরআন হাদিস শিখি ওইটা হুবহু আমল করার জন্য চেষ্টা করি। এজন্য এই প্রতিষ্ঠান এবং বাংলাদেশের অন্য প্রতিষ্ঠান ভিন্নতর, এটা মনে রাখবেন। উপায় আপনাকে শিখিয়ে দিচ্ছি, আমার ছেলেও নাই মেয়েও নাই, তবে আপনি অন্যের ছেলে মেয়েকে এইরকম দিনই প্রতিষ্ঠানে শিক্ষা করার ব্যাপারে সহযোগিতা করুন। দেখুন এবার সহযোগিতা করছেন, অথবা এইরকম প্রতিষ্ঠানে আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অথবা যে কোনোভাবে সহযোগিতা করুন, তাহলে আপনার মর্যাদাও ওই রকম হবে। কেমন দেখুন তো একবার আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সহিহ মুসলিমের হাদিস নম্বর 1893, আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন আল্লাহর নবীর কাছে যা আরজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, এসে বলছে আল্লাহর নবী ইন্নি উবদিয়াবি, আমার বাহনটা অকেজ হয়ে গেছে, আমি দিনই কাজে যাব, আমাকে একটু বাহনের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী ধনী ছিলেন না, আল্লাহর নবী গরিব ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমরা আল্লাহর নবীর ঘরের 9 জন স্ত্রী, এমত অবস্থায় এক মাস প্রায় আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের ঘরে চুলা জ্বলছে না। দুটি বস্তু ছিল আমাদের খাদ্য, খেজুর এবং রুটি বা খেজুর এবং পানি, এটা ছাড়া আমাদের খাদ্য ছিল না। আল্লাহর নবী ধনী ছিলেন না, আমরা যেমন ধনী ধন উপার্জনের জন্য উদার কি বলবো উন্মত্ত হয়ে ছুটে চলেছি, কোথায় দিন, কোথায় এলেম অর্জন, সময় কোথায়, এলেম অর্জনের সময় আছে নাকি? দিনে অর্জনের মাদ্রাসা মসজিদের দিকে দেখার সময় হয়েছে, দেখার সময় না, এটা না। আল্লাহ নবী এলেম অর্জনের পিছনে সময় দিতেন, এলেম শিক্ষা দিতেন। যা হোক, বলছিলাম এক ব্যক্তি এসে বলছে আল্লাহ নবী ইন্নি উবদিয়াবি, আমার বাহন টাকে হয়ে গেছে, আমি দিনই কাজে যাব, আমাকে বাহনের ব্যবস্থা করে দিন। আল্লাহ নবী বলছেন মা ইন্দি, আমার নিকট কোনো বাহন নাই গো, আমি তোমাকে কোথা থেকে বাহনের ব্যবস্থা করে দেব। পার্শ্বে থেকে আর এক ব্যক্তি উঠে বলছে আল্লাহ নবী আনা আদুল্লুহু আলা মাই ইয়াহমিলুহু, আমি ওনাকে ইঙ্গিত করতে পারি, বলে দিতে পারি যে উনি ওই ব্যক্তির কাছে যাবেন, ওনার কাছে যাবেন, তাহলে উনি একটা বাহনের ব্যবস্থা করে দিতে পারেন। হয়তোবা আমি নিজে দিতে পারবো না, তবে আমি বলে দিতে পারি ওই ভাইয়ের কাছে গেলে হয়তো একটা বাহন পেয়ে যাবেন। এ কথার সাথে সাথে আল্লাহর নবী বললেন, দেখো মান দাল্লা আলা খাইরিন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরে ফাইলিহি, যে ব্যক্তি শুধু মানুষকে ভালো কাজের পথ দেখাবে, যত মানুষ ভালো কাজ করবে তার সমপরিমাণ নেকি ওই ব্যক্তির আমল নামায় লিপিবদ্ধ করা হবে। অতএব আপনি নিজে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারছেন না, আপনার ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান, ছেলে মেয়েও নাই, সহযোগিতা করান, অন্যকে দেখিয়ে দেন, দেখো এই প্রতিষ্ঠানে গেলে তুমি সঠিক দিনে এলেম অর্জন করতে পারবে। যদি এ কথা বলতে পারেন, শুধু রাস্তা বলতে পারেন, দেখো নওদাপাড়া আল মারকাজুল ইসলামিয়া সালাফি আহলে হাদিস আন্দোলনের কেন্দ্র প্রতিষ্ঠান, আমরা দেখেছি এখানকার ছাত্র শিক্ষক মণ্ডলী এরা দিনই জ্ঞান অর্জনের চেষ্টা করে এবং এ অনুযায়ী আমলের চেষ্টা করে, তোমরা এখানে গেলে সঠিক এলেম পাবে। যদি এ কথা বলতে পারেন, আপনার এই নির্দেশনায় যদি কোনো এলেম কোনো মানুষ এসে এখানে এলেম অর্জন করে, ও যত এলেম অর্জন করে সব অর্জন করবে, আপনার আমল নামায় তার সমপরিমাণ সব লিপিবদ্ধ করা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আর একটু আপনাকে ইঙ্গিত দিতে চাচ্ছি দিন জ্ঞান অর্জনের, দিন এলেম অর্জনের মর্যাদা কতটুকু দেখুন। দারবিতে হাদিসটি এসেছে, হাসান রহিমাহুল্লাহ বর্ণনা করছেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন রাজুলাইনে কানা ফি বানি ইসরাইলা, বনি ইসরাইলের মধ্যে দুইজন ব্যক্তি ছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বনি ইসরাইলের মধ্যে দুইজন মানুষ ছিলেন, আহাদুহুমা কানা আলেমান, তাদের মধ্যে একজন ছিলেন আলেম। বনি ইসরাইলের মধ্যে দুজন ব্যক্তি ছিলেন, আহাদুহুমা আলেমুন, তিনি তাদের মধ্যে একজন ছিলেন আলেম, ইউসল্লিল মাকতুবাতা, ওই আলেম শুধু ফরজ সালাত আদায় করতেন, সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খাইরা, অতঃপর বসে পড়ে মানুষকে জ্ঞানের কথা শিক্ষা দিতেন, উত্তম কথা শিক্ষা দিতেন, ভালো কথা শিক্ষা দিতেন, তিনি জ্ঞান শিক্ষা দিতেন। ওয়াল আখারো, অপর ব্যক্তি, ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা, সারা জীবন একাধারে সিয়াম পালন করতেন, একাধারে সারা রাত্রি জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। দেখেন তো, দুইটা মানুষের চিত্র আল্লাহ নবী দিচ্ছেন, এক ব্যক্তি শুধু ফরজ সালাত আদায় করতেন, এরপরেই বসে গিয়ে মানুষকে দিনে এলেম শিক্ষা দিতেন, আরেক ব্যক্তি একাধারে সারা বছর সিয়াম পালন করতেন, সারা রাত্রি জেগে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আল্লাহ নবী, আইহুমা আফজালো, এ দুজনার মধ্যে মর্যাদা কার বেশি? আল্লাহ নবী এবার বলছেন, শুনুন, কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দুজনার মর্যাদা তুলনা করছেন। তিনি বলছেন, ফাজলু হাযাল আলেমে আল্লাযী ইউসাল্লিল মাকতুবাতা, এই আলেম যে আলেম শুধু ফরজ সালাত আদায় করে, সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খাইরা, অতঃপর বসে পড়ে মানুষকে এলেমের শিক্ষা দেয়, এলেম চর্চা করাই, এলেমের নিজে চর্চা করে অপরকে এলেম চর্চা করাই, তার মর্যাদা আলাল আবেদাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, ওই আবেদের উপরে যে সারা রাত্রি তাহাজ্জুদ পড়ে, সারা দিন সিয়াম রাখে। কাফাজলি আলা আদনাকুম, যেমন আমি নবী আমার মর্যাদা তোমাদের এক সাধারণ নিম্ন শ্রেণীর ব্যক্তির উপরে। নবীর মর্যাদা একজন মুসলিমেথরের উপরে, সামান্য ব্যক্তির উপরে যত বড়, এই আলেমের মর্যাদা ওই আবেদের উপরে তত বড়। আপনার এলেম নাই তাই তো আপনি ভুল পথে চলছেন, আপনার এলেম নাই তাই তো আপনি আমাদেরকে দোষারোপ করছেন। একটু এলেম নাই কেমন, একটু একটা উদাহরণ দিয়ে দেখেন তো, আপনি এলেম নাই কেমন, তো এই তো ফরজ সালাত আদায় করবেন, আপনি আপনি ফরজ সালাত আদায় করবেন। সুনানে নাসাই কুবরা হাদিস নম্বর 9928, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি মানে সূরা বাকারা 255 নম্বর আয়াত, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, সূরা বাকারা 255 নম্বর আয়াত একবার পাঠ করবে, ও জান্নাতে চলে গেছে, বাকি শুধু মরণ। আপনার এলেম নাই তাই তো আপনি ফরজ সালাতের পরেই অমনি হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন, দু মিনিট কি না কি বললেন, আর মুসল্লি পরে ধুর ধুর করে চলে গেল। আপনার উচিত ছিল, মুসল্লিদের যেমন উচিত ছিল, ইমামের তেমন উচিত ছিল, মুসল্লিকে বলা, এই মুসল্লি খবরদার, ফরজ সালাতের পরে কেউ তোমরা উঠবে না, আপনারা কেউ উঠবেন না, আয়াতুল কুরসি পড়ে উঠবেন, তাহলে এখান থেকে বের হয়ে গেটে যেয়ে যদি মরে যান চলে যাবেন কোথায়, জান্নাতে চলে যাবেন। আপনার এলেম নাই তাই তো আপনি এটা করতে পারেন না, বলতে পারেন না, তাহলে আগে আপনার দরকার এলেম অর্জনের। সম্মানিত সৌদি মণ্ডলী, এলেম অর্জনের আর একটু আপনাকে ইঙ্গিত দিচ্ছি, দেখুন এলেম অর্জনের মর্যাদা কতদূর, দিন এলেমের ফজিলত কতদূর। সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদে ওয়া হুয়া মুত্তাকিউন, একদিন আমি আল্লাহর নবীর কাছে আসলাম, তিনি আল্লাহর নবী মসজিদে বসেছিলেন, আমি আল্লাহর নবীর কাছে একদিন আসলাম, সহিহ আসনা আত-তারগিব ওয়া তারহিবের হাদিস নম্বর 105, তিনি বলছেন, আমি একদিন আল্লাহর নবীর কাছে আসলাম, এসে দেখি আল্লাহর নবী মসজিদে মসজিদে বসে আছেন, ফাকুলতলাহু ইয়া রাসূলুল্লাহ, হে আমি তাকে বললাম, হে আল্লাহর রসুল, ইন্নি যেহেতু আতলু বলে এলমা, আমি আপনার কাছে এসেছি এলেম অর্জনের জন্য। কিসের জন্য এসেছি? এলেম অর্জনের জন্য। আল্লাহ নবীর কাছে বলছে, আল্লাহ নবী আমি এসেছি এলেম অর্জনের জন্য। এ কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী বললেন, মারহাবাম বে তালিবুল ইলম, ধন্যবাদ ধন্যবাদ, স্বাগতম, হে সাফান বিন আসাল, স্বাগতম, তোমাকে ধন্যবাদ, তালেবেল এলেমের জন্য, এলেম অর্জনকারীর জন্য ধন্যবাদ, স্বাগতম। তবে শোনো, সাফা মিন আসাল, শোনো, তুমি শুনে রাখো, যে ব্যক্তি এলেম অর্জনের জন্য, যে ব্যক্তি এলেম অর্জনের জন্য কোন পথে বসে, কোন রাস্তায় চলে, কোন জায়গায় সমবেত হয়, তো ফাতহুল মালায়েকা তবে আজনাহাতেহা, তখন ফেরেশতারা তাদের পাখা দিয়ে তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেয়। থুম্মা ইয়ারকাবু বাযুহুম বাযান, অতপর ফেরেশতা একজনের উপরে আরেকজন উঠতে থাকেন। থুম্মা ইয়ারকাবু বাযুহুম বাযান, অতপর ফেরেশতা একজনের উপরে আরেকজন উঠতে থাকেন। হাত্তা ইয়াবলুগু সামা আল্লাযী মিন আল্লাহ হাত্তা ইয়াবলুগু সামা দুনিয়া মিন মুহাব্বাতিহিম বিমা ইয়াতলুবু, তারা এলেম অর্জনের জন্য যে এসেছে এই জন্য তাদের ভালোবাসার কারণে, তাদের মোহাব্বাতের কারণে একজনের উপর আরেকজন ফেরেশতা উঠতে উঠতে দুনিয়ার আসমান পর্যন্ত ঠেকে যান। দেখেছেন আপনি এলেম অর্জনের মর্যাদা? আপনি একটু চেষ্টা করুন না, আজ থেকে আপনার সিলেবাস দৈনিক আমি কিছু সময় দিনে এলেম অর্জনের পথে সময় দেব। এজন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব 1994 সালের 23 সেপ্টেম্বর রোজ শুক্রবার সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সোনামণি সংগঠনের 10টা গুণাবলী, 5টা নীতিবাক্য, এই 10টা গুণাবলীর সর্বশেষ গুণাবলী হচ্ছে, সোনামণির অনেকেই বলতে পারবে, দৈনিক বাদ ফজর 15 মিনিট কোরআন তেলাওয়াত করা বা দিনিয়াত শিক্ষা করা। আপনি আজ থেকে বলেন তো, আজ থেকে বলেন আপনি, আমার ঘরে, আমার বাড়িতে আমি দৈনিক 15 মিনিট কোরআন তেলাওয়াত করব, হয় সকালে নয় বিকালে, আর পারলে দুইবার বাদ ফজর বাদ মাগরিব। আমার বাড়িতে আজ থেকেই আমি দৈনিক 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কোরআন তেলাওয়াত করব, হাদিস শিক্ষা করব, যদি হয় তাহলে আপনার জন্য বড়ই সৌভাগ্যবান, আপনি যে বড় সৌভাগ্যবান, আপনার বাড়িটাকে ঘিরে রাখবে ফেরেশতারা। দেখুন এখন আপনার আমার জন্য এলেম অর্জনকে কেউ ভিন্ন পথে পরিচালিত করছে, কেমন করে ভিন্ন পথে পরিচালিত করছে, এলেম রয়েছে যেটা বললাম সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি, একটু লক্ষ্য করেন তো, আপনি একটু বোঝার চেষ্টা করেন। সূরা সহিহুল বুখারী হাদিস নম্বর 2311 রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যদি কোন ব্যক্তি, যদি কোন সোনামণি, যদি কোন যুবক, যদি কোন নারী পুরুষ ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সকাল পর্যন্ত পৃথিবীর কোন র‍্যাব লাগবে না, পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, সারা রাত্রি ওই ব্যক্তির জন্য পাহারাদার হিসেবে আল্লাহর পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা নিয়োগ করা হবে। এবার বলছে, দেখুন এবার আপনার আমার হুজুর করছে কি, আপনার ছোট্ট সোনামণি বিছানায় হয়তো একটু পেশাব করে, রাতে একটু কাঁদে, ও বলল দেখো সোনামণি আপনার হুজুরের কাছে চলে গেছেন, উপায়টা কি? হুজুর বলছে একটা তাবিজ কিনে নিয়ে এসো, মাত্র 300 টাকা লাগবে। 300 টাকা দিয়ে একটা তাবিজ আয়াতুল কুরসিটা লিখে সুন্দর করে ভরে দিয়ে দিল, আপনি নিয়ে যে গলায় দিয়ে দিলেন, দিয়ে সোনামণিকে শুয়ে রাখলেন, কেননা আপনি তো এবার গলায় তাবিজ দিয়েছেন, আপনার কি আর পড়ার প্রয়োজন আছে? আপনি তো ওর উপর নির্ভর করলেন, আপনি আর পড়লেন না। তাহলে বুঝতে পারবেন, এবার বোঝার চেষ্টা করুন চক্রান্তটা কার। সহিহুল বুখারী হাদিস নম্বর 780 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাস শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতে আল্লাযী ইয়াকরা ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান পলায়ন করে ওই বাড়ি থেকে, ওই ঘর থেকে, আল্লাযী ইয়াকরা ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে, যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, ওই বাড়িতে শয়তান পলায়ন করে। সম্মানিত সুধী মণ্ডলী, বলছিলাম আল্লাহর রাসূল বলেছেন ওই ঘরে শয়তান থাকতে পারে না, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না, যে বাড়িতে, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়। অতএব আপনি যদি, আপনি নিজে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করতেন, আপনি যদি ছোট্ট সোনামণির গায়ে আয়াতুল কুরসি পড়ে ফোঁক দিতেন, তাহলে আপনার বাড়িতে শয়তান থাকতে পারো না, পারত না, থয় শয়তান থাকতে পারো না। এবার শয়তান তাই হুজুরকে প্ররোচনা দিয়ে তাবিজ লিখিয়ে নিল, তাবিজ লিখে গলায় দিয়ে দিল, কেননা তাবিজ পড়লে তো আর আপনি আয়াতুল কুরসি পড়বেন না, কেননা তাবিজ তো গলায় বেঁধে দিয়েছেন, নির্ভর তো ওটার উপরে আপনার, তাহলে আমি শয়তান আর আমাকে ঘর থেকে পালাতে হবে না। তাহলে চক্রান্তটা আর বুঝতে পেরেছেন? বুঝতে হবে আপনাকে সম্মানিত সৌধী মন্ডলী, কোরআন হাদিসি চর্চা হচ্ছে দ্বীনে এলেমের চর্চার মূল উৎস। অতএব আজ থেকেই আপনি পরিকল্পনা করুন, এই দিনই প্রতিষ্ঠানকে আমি সহযোগিতা করব, এই দিনই প্রতিষ্ঠানে এসে আমি নিজে পড়ব, অথবা আপনার আমার ছেলেকে পড়াবো, আমার মেয়েকে পড়াবো, অথবা আমার ছেলেকে পড়াবো, আমার মেয়েকে পড়াবো, অথবা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবেই হোক এই প্রতিষ্ঠানকে আমি টিকে রাখবো কিয়ামত পর্যন্ত। যদি টিকে রাখতে পারেন তাহলে আপনিও কবরে গিয়ে সাদাকে জারিয়া পাবেন ইনশা আল্লাহ। একটু আপনাকে ইঙ্গিত দিচ্ছি, আপনাকে দেখুন সহি মুসলিম হাদিস নম্বর 1631, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কেবল তিনটা ব্যতীত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক সাদাকা জারিয়া, দুই আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এলেম যেটা মানুষের উপকার করে, তিন আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, অথবা সৎ সন্তান, নেক সন্তান, ছেলে এবং মেয়ে যেটা তার পিতামাতার জন্য দোয়া করে। এবার আপনাকে দেখাচ্ছি এই প্রতিষ্ঠানে আপনি আপনার ছেলেকে পড়ালেন, মেয়েকে পড়ালেন, আপনার যদি দোয়া করলো, এবার আপনার মর্যাদা, আপনার মর্যাদা দেখুন, এবার একটু লক্ষ্য রাখুন আপনার মর্যাদা কত দূরে আছে। দেখুন সহিহুল জামে হাদিস নম্বর 1716, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়ারফাউ লিল আবদি সালেহের দারাজা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এক বান্দার মর্যাদা অনেক অনেক গুণে বাড়িয়ে দেবেন। এরপর ওই বান্দা বলবে, আল্লাহ আন্না হাজিহি, কোথা থেকে এটা আমার কাছে আসলো, আল্লাহ দুনিয়াতে আমি এত ভালো আমল করিনি, জান্নাতে আমার মর্যাদা এত উঁচুতে, এত বেশিতে কোথা থেকে আসলো, আল্লাহ আমাকে একটু বলুন, আমি তো এত মর্যাদাবান আমল করিনি দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে বলছেন, ওই ব্যক্তির কথার উত্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো গো বেস্তেগফারে ওয়ালাদেকা লাকা, তোমার সন্তান দুনিয়াতে সঠিক এলেম শিখে, তোমার ছেলে মেয়ে দুনিয়াতে তোমার জন্য তোমার মৃত্যুর পরে দোয়া করেছিল, অথবা তোমার জীবিত থাকতে দোয়া করেছিল, এজন্য জান্নাতে তোমার মর্যাদা এত বড় হয়েছে। আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিন, আপনার ছেলে মেয়েকে দিন এলেম শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু এমন যদি শিক্ষা দেন আপনার ছেলে এবং মেয়ে রাস্তায় চলতে একটু বাঁকা যেই ঠ্যাং চেড়ে পেশাব করে, আর রাস্তায় চলতে তো প্যান্ট কোথায় চলে, প্যান্ট তো টাকনুর নিচে না, প্যান্ট হচ্ছে স্যান্ডেলের নিচে আধা হাত, উল্টে গিয়ে ওই প্যান্টের গোড়া ছিঁড়ে না, ওই মাঝখানে থেকে ছিঁড়ে স্যান্ডেলের অর্ধেক গেছে, ও তো নিজে জাহান্নামী, মা আসফালা মিনাল কাবাইনা মিনাল হিজারে ফিন্নারে, যে পুরুষ টাকনুর নিচে না কাপড় ঝুলিয়ে পড়বে ওর হিসাব নাই কোনো জাহান্নামী, তো ও নিজে জাহান্নামী, আপনার জন্য কি করে দোয়া করবে। অতএব আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। মনে রাখবেন তিনটি জিনিস মরার পরে কবরে যাবে, এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া, বলতে আর একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দেখুন, সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া মানে প্রবাহিত দান, সাদাকায়ে জারিয়া মানে প্রবাহিত দান। এই মসজিদে আপনি একটা ফ্যান কিনে দিলেন, ফ্যানের বাতাস চলছে, যতদিন এই ফ্যান চলবে ততদিন আপনার বাপের কবরে, আপনার মায়ের কবরে ছোঁয়া পৌঁছবে। একটা সিমেন্ট কিনে দেন, একটা বালি কিনে দেন, এটা হচ্ছে চলমান দান। একটা পানীয়ের ব্যবস্থা করে দেন, একটা গাছ লাগান। এলেম চর্চা মানে মহতারাম আমিরে জামাত নিজে সালাতুর রাসুল বই লিখেছেন, ডক্টর আসাদুল্লাহ গালিব রমাজানে বাপ মায়ের জন্য নিজে বই কিনে আবার দান করেন বাপ মায়ের জন্য। আপনিও এরকম দিনই এলেম অর্জনের জন্য বই কিনে দান করেন, এলেমের প্রচার, আপনি আপনার সন্তানকে দোয়া শিক্ষা দেন, এটা হচ্ছে এলেমের প্রচার। কিন্তু আমাদের দেশের নিয়ম, বাপ মা মরে গেছে, এবার সামর্থ্য অনুযায়ী দশ গাঁয়ের দশ হাজার মানুষকে ডেকে গরু মেরে ছাগল মেরে মহিষ মেরে খাওয়াতে হবে। দুপুরে খেয়েছেন, রাত্রিতে খাওয়া হয়তো না লাগতে পারে, কালকে সকালে খাওয়া লাগবে, এটা কি সাদাকায়ে জারিয়া চলমান দান হতে পারে? পেটে দুপুরে খেয়েছেন, রাত্রে থাকলো, কালকে থাকবে, এটা কি করে সাদাকায়ে জারিয়া চলমান দান হতে পারে? অতএব এটা ভুল। আপনার বাপ মায়ে মরার জন্য দশ কোটি টাকা কেন, দশ হাজার কেন, দশ দেশের মানুষকেও যদি মরা বাপ মায়ের জন্য টাকা পয়সা খরচ করে খাওয়ান, এটা সাদাকায়ে জারিয়া বলে চার আনা পয়সা লাভ হবে বলে দুনিয়ার বুকে কোথাও কোরআন হাদিসে উল্লেখ নেই। অতএব সাবধান থাকতে হবে আপনাকে ওই বিষয়ে। আপনার জন্য দান করার পথ তাহলে আমরা বন্ধ করছি? না না না, আপনাকে ভুল হচ্ছে। দেখুন, আপনার দান করার পথ বন্ধ করিনি, আমরা দেখিয়ে দিচ্ছি দান করার পথ। ওই পথে না দান করে কোরআন হাদিস প্রতিষ্ঠিত সম্মিলিত যেটা দিনী মাদ্রাসা মসজিদ এগুলোতে দান করুন, এগুলোতে দান করুন, আপনার সাদাকায়ে জারিয়া চলতে থাকবে। দেখুন না, আপনাকে দান করা অনুৎসাহিত করবো মানে আল্লাহ নবী বলেছেন, দেখো গো তোমরা যখন তরকারি রাঁধবে তখন ঝোলটা একটু বেশি করে দিও, ঝোলটা একটু বেশি করে দিও যেন তোমার প্রতিবেশীকে দিতে পারো। দান কেমন করতে হবে দেখেছেন? প্রতিবেশীকে তরকারি রেঁধে একটু ঝোল দিতে হবে, তাহলে সে আপনার প্রতি সন্তোষ থাকবে, আপনার প্রতি মহাব্বাত বাড়বে। দেখুন, আলাইস আন্দোলন চেষ্টা করছে পার্শ্ববর্তী রোহিঙ্গা মুসলমানদের জন্য আমাদের, আপনার দান করুন এই ফান্ডে, আমাদের দান করার ফান্ড রয়েছে আলাইস আন্দোলন, দান করুন। সময় সুধী মণ্ডলী, আমি শেষের পদে চলে এসেছি। আমাকে পুলিশ ভাই কানে কানে বলে গেলেন একটা কথা, পুলিশ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে ইসলাম দিবস পালনে বিশ্বাস করে না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করে দেখলেন মদিনাবাসী দুদিন আনন্দ উৎসব খেলাধুলা করছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন দেখো তোমরা এটা করছো? তারা বলছে, ওই যে পারস্যের অগ্নি পূজকেরা দুটা দিন নওরোজ এবং মেহরেজান পালন করে, ওটার জন্য আমরা এই দুটা দিন পালন করছি। আল্লাহ নবী বললেন, কদ আব্দাল্লা কুমুল্লাহ বেহিমা খয়রাম মিন হুমা, মহান আল্লাহ তোমাদের ওই দুটা দিনের পরিবর্তে উত্তম দুটা দিন দান করেছেন, একটা হচ্ছে ঈদ উল ফেতের আর একটা হচ্ছে ঈদ উল আজহা। মুসলমানদের পালনীয় উৎসব কয়টি? দুটি, ঈদ উল ফেতর এবং ঈদ উল আজহা। তবে হ্যাঁ, আজকে আর একটা চালু হয়েছে, সকল ঈদের সেরা ঈদ, ঈদ এ মিলাদুন নবী। ঠিক, মুসলমানদের এটা নিজেদের বাড়ানো বেদাত। সাবধান, এও ভাবে বিভিন্নভাবে অনুষ্ঠান চালু হয়েছে, আজকে তিরিশে ডিসেম্বর, আগামীকালকে একত্রিশে ডিসেম্বর, থার্টি ফার্স্ট নাইট। এটা থার্টি ফার্স্ট নাইট না, এটা নষ্টি ফষ্টি নাইট, এটা নষ্ট করার রাত। মুসলমান কখনো এই নষ্ট করার রাত্রে নারী পুরুষ একত্রিত হয়ে অবাধ মেলামেশায় লিপ্ত হতে পারে না। পুলিশ ভাইরা, ধন্যবাদ পুলিশ ভাইদেরকে বিষয়টি বলে যাওয়ার জন্য, আমাকে স্মরণ করে দেওয়ার জন্য। মুসলমানের কোন ছেলে ইহুদি খ্রিস্টানদের এই কোন রকমের নীতি পালন করে কোন রকম দিবস পালন করতে পারে না। অতএব থার্টি ফার্স্ট নাইট নয়, মুসলমান প্রত্যেক সকালে নতুন জীবন লাভ করে। মুসলমান কোন দিবস পালনে বিশ্বাসী নয়। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আমি মসজিদের সকল মুসল্লিকে বলছি, সবাইকে বলছি, কোন রকমের যেন পটকাবাজি আতশবাজি ওই ক্লাবে যাওয়া, নাইট ক্লাবে যাওয়া, এখানে সেখানে, এগুলো অবশ্যই থেকে বিরত থাকতে হবে। এগুলো অবশ্যই অমুসলিমদের চক্রান্ত, মুসলমান দিবস পালনে বিশ্বাস করে না। যারা যাবেন তারা দেশের আইন লঙ্ঘন করবেন, তারা কোরআন হাদিসের আইন লঙ্ঘন করবেন, তারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করবেন, অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে দিনে এলম অর্জনে এবং এই দিনে এলমের প্রতিষ্ঠানকে, এই মাদ্রাসা মহিলা মাদ্রাসাসহ আলাইস আন্দোলনের প্রতিষ্ঠানকে সহ সকল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আদর্শ প্রচারকে, প্রচার উপলক্ষে প্রতিষ্ঠানকে দিনের অর্জনে আমাদের সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন।